বাংলা মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي إن أضاء الله دربي سعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السمائي مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া তুলু আলাইহিম নাবা ইব্রাহিম ইয ক্বালা লি আবীহি ওয়া ক্বাওমিহি মা তা'বুদুন ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের তাফসীর চলছে সূরা শুআরা থেকে। সূরা শুআরার আয়াত নম্বর 69 আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ঘটনা বর্ণনা করা শুরু করেছেন। এই সূরায় বেশ কিছু নবীদের ঘটনাবলী সংক্ষেপে পেশ করা হয়েছে উপদেশের জন্য। আল্লাহ পাক বলছেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইব্রাহিম, হে নবী তাদেরকে পড়ে শুনিয়ে দাও ইব্রাহিম আলাইহিস সালামের কিছু সংবাদ। ইজ কাল আলী আবিহে ও কওমিহে, যখন তিনি তার বাপকে এবং জাতিকে বলেছিলেন, মা তা'বুদুন, তোমরা কিসের পুজো করছো? কালু, তখন তারা জয় বলেছ, না আবুদু আসনামান, আমরা মূর্তি পূজা করছি। ফানাজাল্লাহ আকেফিন, আর এর ওপরই সর্বদাই আমরা রত থাকবো, এই ধর্ম আমরা ছাড়বো না। কাল আহাল ইয়াসমাউনাকুম ইজতাদুন, তখন ইব্রাহিম আলী সাল্লাম বলেছিলেন, আচ্ছা তোমরা যখন এসব দেবদেবীকে মূর্তিকে ডাকো তখন তারা শুনে নাকি, কিছু শোনে? আউ ইয়ান ফাউনাকুম আউ ইয়াদুরুন, তোমাদের কিছু উপকারে আসে, কোনোদিন উপকার করেছে? আউ ইয়াদুরুন, কোনো ক্ষতি করেছে? কালু, তখন তারা বলল, ক্ষতি করুক আর নাই করুক, আর লাভ হোক আর নাই হোক, আর শোনুক আর নাই শুনুক, বাল ওয়াজাদনা আবা আনা কাজালিকা ফালুন। এটাই ছিল প্রত্যেক যুগের বাতিল পন্থীদের জবাব। মুসলিম সমাজে ও যেসব ভ্রান্ত ফিরকা দল উপদল সৃষ্টি হয়েছে তাদেরও এই একই জবাব, বাল ওয়াজাদনা আবা আনা, বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, কাজা লেখে ফালুন, তার এইরকমই করত। যত বাতিল পন্থী, তাদের দলিল কোরআন হাদিস নাই, তাদের দলিল হচ্ছে বাপদাদা পূর্বপুরুষ, এটা ভালো লক্ষণ নাই। যারা বাপদাদার দোহাই পড়বে, মুরব্বীদের দোহাই পড়বে, বড়রা করেছেন বুজরুগানে দিন, তাদের মধ্যেই কিন্তু সন্দেহ আছে, বিভ্রান্তির কমপক্ষে সন্দেহ আছে। সুতরাং সজাগ থাকবেন, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। কাল আফারায়তুম মা কুনতুম তা'বুদুন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা বলো তো তোমরা যে সবের পূজা করছো, তোমরা আর তোমাদের পূর্বপুরুষ বাপদাদারা, আবাওকুম আকদামুন, ফাইন্নাহুম আদুউল্লি, শোনো এরা আমার শত্রু, ইল্লা রাব্বাল আলামিন, তবে যিনি বিশ্ব জাহানের রব তিনি আমার বন্ধু, আমি তার খলিল। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, সেই আল্লাহ যিনি বিশ্ব জাহানের পালনকর্তা, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে সঠিক রাস্তা দেখিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে অন্ন দান করেন, পানি পান করান। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হয়ে গেলে তিনি আমাকে শিফা আরোগ্য দান করেন, দেবদেবীও করতে পারে না। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহইন, সেই আল্লাহই আমার রব, যিনি আমাকে মৃত্যু দান করবেন অতঃপর আমাকে পুনরায় জীবিত করবেন। ওয়াল্লাযী আত্মা, যার সম্পর্কে আমি আশাবাদী, আই ইয়াগফির আলী খাতিয়াতি ওয়া দ্বীন, বিচার দিবসে আমার গুনাহ মাফ করে দেবেন তিনি। রব্বে হাবলি হুকমান, হে আল্লাহ আমাকে তুমি বিচার জ্ঞান দান করো। ওয়ালহিকনি বিসসালিহিন, আর সৎকর্মশীলদের সাথে আমাকে করে দাও। ওয়াজআলি লিসানা সিদকিন ফিল আখিরিন, আর পরবর্তীদের মাঝে আমাকে সত্যভাষী করো, অর্থাৎ পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যত মুমিনরা আসবে তাদের জন্য আমাকে আদর্শ করো। এই জন্য উম্মতে মুসলিমাতে দীনে ইসলামেও ইব্রাহিম আলাইহিস সালামের বহু সুন্নত, যেগুলোকে সোনানুল ফিতরা প্রাচীন সুন্নত বলা হয়েছে, সেগুলি আছে। হজ, উমরা, বাইতুল্লাহর তাওয়াফ, কাবা ঘরে ইবাদত করা, ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, নখ কাটা, দাড়ি বাড়ানো, খাতনা করা, এ সমস্ত ইব্রাহিমী সুন্নত। আল্লাহ ফাকর রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শুনেছেন কিয়ামত পর্যন্ত, এইরকম ইব্রাহিমই বহু সুন্নতকে দিনে ইসলামে সাব্যস্ত রেখেছেন। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আল্লাহ নিয়ামত ভরা জান্নাতের আমাকে ওয়ারিস বানাইও। ওয়াগফিরলি আবি, আল্লাহ আমার আব্বাকে মাফ করো। তাহলে আপনার আব্বা যতই খারাপ হোক না কেন, যথাসাধ্য সংশোধন করার চেষ্টা করবেন আদবের সাথে, এবং হিতাকাঙ্ক্ষী হবেন, শক্ত ভাষায় কথা বলবেন না, দাওয়াত দেবেন উত্তম পন্থায়। ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন, কারণ ইয়ে পথভ্রষ্টদের মধ্যে হয়ে গেছে। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ পুনরুত্থানের দিনে কিয়ামতের দিন আমাকে অপদস্থ করিও না। ইব্রাহিমের বাপ আর আজকে জাহান্নামে যাচ্ছে, আল্লাহ অপদস্থ করিও না। আল্লাহ পাক যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের বাপ, ঈমান নিয়ে আসেনি, সে এই দোয়া কবুল করেননি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাপ জাহান্নামে যাচ্ছে এইরকম দেখতে পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজরকে এর জন্য একটা পশুর আকার দিয়ে দেওয়া হবে, সেই হাদিস রয়েছে, তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে কিয়ামতের দিনে না ধন কাজে আসবে না জন কাজে আসবে, কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, তবে যেই ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হবে সুস্থ অন্তর্নি, সালিম, শিরক থেকে, কুফরি থেকে, নাস্তিকতা থেকে, মোনাফিকির কপটতা থেকে, হিংসা বিদ্বেষ শত্রুতা থেকে, আর যত রকমের অন্তরের পাপ হইতে পারে এই সমস্ত পাপ থেকে যেই ব্যক্তি মুক্ত হয়ে অন্তরকে রোগমুক্ত করে আল্লাহর দরবারে হাজির হবে। অন্তরে একমাত্র আল্লাহ পাকের ইবাদত আছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত নেই, আল্লাহ পাকের সন্তুষ্টির কামনা আছে, আর কাউকে আল্লাহকে নারাজ করে সন্তুষ্ট করা নেই, তারাই কামিয়াব হবে। উজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন, জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হবে আল্লাহ ভীরুদের। ওবুররিজাতিল জাহিমুল লিল গাওিন, আর পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে প্রকাশ করা হবে। ওয়াকিল আল্লাহম, তাদেরকে বলা আইনামা কুনতুম তাআবুদুন, তোমরা যেসবের পুজো করতে, ইবাদত করতে, উপাসনা করতে, সেগুলি কোথায় গেল? ডেকে নিয়ে আসো তোমাদের দেবদেবীদেরকে, উপাস্যদেরকে, কই তোমাদের পীর ফকির দরবেশ, তাদেরকে ডেকে নিয়ে আসো। মিন্দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করতে, হালিয়ান সরুনাকুম আও ইয়ান্তাসিরুন, তারা তোমাদের সাহায্য করছে কিনা, অথবা কোনো প্রতিশোধ নিতে পারে তো বলো, প্রতিশোধ নিক, আমি তোমাদেরকে এখন জাহান্নামে দেবো, ডাকো তাদেরকে। ফাকুব কেবু ফিহা হুম ওয়াল গাবুন, আল্লাহ পাক বলছেন মুখের ভরে ফেলে দেওয়া হবে জাহান্নামে এই বাতিল উপাস্যগুলোকে, ওয়াল গাউন, আর যারা পথভ্রষ্ট মানুষ জিনদের মধ্যে তাদেরকেও, যারা পুজো করেছে আল্লাহ ছাড়া অন্যের, শিরিক করেছে যারা, আর যাদেরকে শরিক বানানো হয়েছে, সবগুলিকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। একমাত্র ওইসব সৎকর্মশীল ব্যক্তিরা যারা তৌহিদের ওপর ছিল, সঠিক দিনের শিক্ষা দিয়েছে, কিন্তু তাদের কবর মাজার গিয়ে জবরদস্তি তাদের ইন্তেকালের পরে পুজো করা শুরু হয়েছে, তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেবেন, কারণ তাদের কোনো দোষ নেই। আল্লাহ পাক বলছেন অজুনুদ ইবলিস আজমাউন, ইবলিসের সমস্ত সেনাবাহিনীকে আল্লাহ জাহান্নামে মুখের ভরে নিক্ষেপ করবেন। কালু, তারা বলবে অহম ফিহা ইখতাসিমুন, জাহান্নামে তারা বাদানুবাদ ঝগড়া করতে থাকবে। তাল্লাহ ইন কুন্না লাফি দালালিম মুবিন, আমরা স্পষ্ট গুমরাহিতে ছিলাম, আরে আমরা তো বড়ই ভুল পথে ছিলাম। ইজ নুসাউইকুম বিরাব্বিল আলামিন, জনসাধারণরা যারা পূজো করেছে মানুষ, তারা ওই সব বাতিল উপাস্যকে বলবে, তাদেরকে সম্বোধন করে বলবে, বাতিলের দিকে যারা আহ্বান করেছে তাদেরকে, যে আমরা বড়ই গুমরাহিতে ছিলাম, যে তোমাদেরকে রাব্বুল আলামিনের সমান মনে করেছি, যে ছেলে মেয়ে চাওয়ার জন্য, রোগের আরোগ্য চাওয়ার জন্য, আল্লাহর কাছে চাওয়ার বা কি প্রয়োজন, অমুক আস্থানে গেলেই তো হয়, এই সব আমরা মনে করেছিলাম, এতে পথভ্রষ্ট হয়েছে। অমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, আর আমাদেরকে এই অপরাধীরাই, বদ প্রকৃতির লোকেরা গুমরা করেছে, এই বিদাতি মোল্লারা এরে পথভ্রষ্ট করেছে। ফামালানা মিন শাফিন, আমাদের কোনো সুপারিশকারী নেই, ওয়ালা সাদিকিন হামিম, না কোনো অন্তরঙ্গ বন্ধু আছে, এখানে কোনো বন্ধু আর নেই, বন্ধু একমাত্র মুত্তাকিরা হবে যাদের আল্লাহর সাথে সম্পর্ক। ফালাউ আন্নালানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, যদি আমাদেরকে একবার ফিরিয়ে দেওয়া হয়তো পৃথিবীতে, তাহলে আমরা মুমিন আর বিশ্বাসী হয়ে চলে আসতাম, নাস্তিক আর থাকতাম না, মুশরিক পত্তলিক থাকতাম না। ইন্না ফি যালিকা লায়, আল্লাহ বলছেন নিশ্চয় এতে নিদর্শন রয়েছে। ওমা কান আকসার ও মুমিন, তাদের অধিকাংশ মুমিন ছিল না। আর নিশ্চয় হে নবী, তোমার রব মহাপ্রতাপশালী, বড় দয়াবান। কাযাবাত কওম নূহিল মুরসালিন, নূহ আলাইহিস সালামের জাতি রাসূলদেরকে অস্বীকার করেছিল। ইজ কালাম আখুহুম নূহ, তাদের ভাই মানে তাদের স্বজাতি, তাদের বংশের নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে বলেছিল আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, ইন্নী লাকুম রাসূলুন আমিন, তোমাদের জন্য আমি বিশ্বস্ত রাসূল হয়ে এসেছি, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো, আমার কথা মানো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আর তোমাদের কাছে কোনো পারিশ্রমিকও চাই না, আমার পারিশ্রমিক একমাত্র রাব্বুল আলামিনের কাছে পাবো আমি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং আল্লাহকে ভয় করো, আমাকে মানো। কালু, তারা বলেছিল আনু মিনুল্লাহ ওয়াত্তাবাকাল আরজালুন, হে নূহ, তোমার কথা মানবো, তোমার প্রতি বিশ্বাস করব, অথচ তোমার অনুসারীরা হচ্ছে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, যারা গরিব দরিদ্র সর্বহারা, তারা তোমার পিছনে পিছনে ঘুরে, আর আমরা নেতা, আমরা পয়সাওয়ালা মানুষ, সম্ভ্রান্ত মানুষ, ওদের সাথে বসবো? এটাই প্রমাণ করে যে আমরা বিচক্ষণ মানুষ, আমরা তোমাকে মানি না, ওই মূর্খরা মানে, ওই গরিব অসহায়গুলো মানে। কিন্তু এটাই সত্যের মাপকাঠি। সত্যের মাপকাঠি হচ্ছে একজন সত্যবাদীকে, একজন নবীকে প্রথম যুগে দুর্বল লোকেরাই মেনেছে, যারা ধনাঢ্য, যারা নেতা, যারা প্রভাবশালী, তাদের মধ্যে তো অহংকার ঢুকে আছে, ধনের অহংকার, নেতৃত্বের অহংকার, প্রভাবের অহংকার, সুতরাং তারা মানতে রাজি হয়নি। পরবর্তীতে যখন দেখেছে যে না, কাম খারাপ, এখন মানতে হবে, তখন হয়তো কিছু লোক এসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন যে নূহ আলাইহিস সালাম তখন তাদেরকে জবাব বললেন, কাল অমা ইলমি বেমা কানু ইয়ামালুন, এই যারাকে নিম্ন শ্রেণীর মানুষ সমাজের বলছো, সে সম্পর্কে আমার কিছু জানা নেই। কে কি করে না করে, কার কোন পেশা, কে ডোমের কাজ করে, মেথরের কাজ করে, কে চামার, ওই সব দেখা দেখিনি, আমি ওসব বুঝি না। ইন হিসাবহুম ইল্লা আলা রব্বি, তাদের হিসাব আমার রবের কাছে রয়েছে। লাউতা শরুন, যদি তোমরা বুঝো, ছোট বড় মানুষের পেশাতে হয় না, তাঁতি সেজন্য ছোট হয়ে যাবে, হ্যাঁ এ চামড়ার পেশা করে সেজন্য ছোট হয়ে যাবে, এইসব কথা ভ্রান্ত কথা, অনিসলামিক কথা। সম্মানিত আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তি যে যত বেশি আতকাকুম, আল্লাহকে ভয় করে। ওমা আনা বিতওয়ারিদিল মুমিনিন, নূহ আলাইহিস সালাম বললেন আমি মুমিনদের, বিশ্বাসীদেরকে আমার কাছ থেকে ভাগিয়ে দেবো না। ইন আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী, আমি পানি নিয়ে এসেছি, যে খেতে চাইবে তাকে পানি খাওয়াবো। এখানে আমাদের অল্প সময়ের বিরতি আছে, এই বিরতির পরে ইনশা আল্লাহ তাআলা আমরা আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ হাশিম মাদানী আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. Dekhun, Dr. Jakirat Sange Alap Kori, Proti Shonibar, Ratshade Shattai, Apuno Shamprachar, Shokal Shade Notai, Bangladesh, Peace TV, Bangladesh. মহিলা সাহাবীদের ইমান ছিল পরিপূর্ণ, তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিল। ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে, নারীদের জেহাদ হলো হজ, মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে। যারা কনভার্টেড মুসলিম, এদের মধ্যে মেয়েদের রেশিও হলো 70%। তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইন্সপায়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোন ধর্মের মধ্যে নাই। মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5টায় বা পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ ফাকর রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে সূরা শুআরার আয়াত নম্বর 116 ইরশাদ করছেন, কালু লাইল্লাম তান্তাহিয়া নূহু লাতাকুনান্না মিনাল মারজুমিন, নূহের জাতিরা বলেছিল যে নূহ, তুমি যদি এই তোমার ইমান ইমান, ইসলাম ইসলাম, আল্লাহ এক, পরকালে বিশ্বাস করো, এসব কথা না ছাড়ো, লাতাকুনান্না মিনাল মারজুমিন, অবশ্যই তোমাকে পাথর মেরে সংসার করে দেওয়া হবে, নিহত করে দেওয়া হবে, খুন করবো তোমাকে। কাল রব্বি ইন্না কওমি কাযাবুন, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, হে আল্লাহ আমার জাতি আমাকে মিথ্যা মনে করছে, ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহান, সুতরাং আমার মাঝে আর তাদের মাঝে তুমি উচিত বিচার করে দাও। ওয়া নাজিনি ওয়া মাইয়া মিনাল মুমিনিন, আমার সাথে যারা বিশ্বাসীরা আছে তাদেরকে আর আমাকে নাজাত দাও, মুক্তি দান করো এদের কবল থেকে। ফানজাইনা ওয়া মাম্মা, আল্লাহ পাক বলছেন নূহ আলাইহিস সালামকে এবং তার সাথী সঙ্গীদেরকে আমি মুক্তি দিলাম, ফিল ফুলকিল মাশহুন, বোঝাই নৌজানে আরোহণ করিয়ে, বোঝাই নৌজান, আল্লাহ বলেছেন ফুল নৌজান আর মাশহুন বোঝাই, বোঝা এই জন্য যে তাতে উঠানো হয়েছিল মানুষকে যারা মুমিন হয়েছিল, আর প্রত্যেক প্রাণী থেকে জোড়া জোড়া উঠানো হয়েছিল, কারণ বন্যায় সমস্ত ডুবে ধ্বংস হয়ে যাবে, একেবারে ভারী হয়ে গেছিল যে নৌযান, সেই নৌযানে তাদেরকে চাপিয়ে আমি মুক্তি দিয়েছিলাম বন্যার কবল থেকে। সুম্মা আগরাখনা বাদুল আল বাকিন, তারপর অবশিষ্ট যারা কাফের বিধর্মী মুশরিক তাদেরকে ধ্বংস করেছিলাম ডুবিয়ে। ইন্না ফি যালিকা লায়ে, নিশ্চয় এতে নিদর্শন রয়েছে, কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না। ওয়াইন্না রাব্বাকা লাহু আল আজিজুর রাহিম, হে নবী তোমার রব নিঃসন্দেহে মহাপ্রতাপশালী বড় দয়াবান। কাযযাবাত আদুনিল মুরসালিন, আদ সম্প্রদায় বহু রসুলকে মিথ্যা মনে করেছে, আর বিশেষ করে তাদের রাসূল হুদ আলাইহিসসালাম। ইজ ক্বালা লাহুম আখুহুম হুদুন, যখন তাদের ভাই স্বজাতি হুদ আলাইহিসসালাম বলেছে আল্লাহ তাত্তাকুন, আল্লাহকে ভয় করবে না, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল এসেছি, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো আমাকে মানো, ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, তোমাদের কাছে কোনো আমি প্রতিদান চাই না, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার প্রতিদান তো একমাত্র বিশ্ব জাহানের প্রতিপালকের কাছে সাব্যস্ত রয়েছে। আতাবনুনা বিকুল্লি রিয়ইন আয়াতান তাবাসুন, তোমরা নির্মাণ করছো প্রত্যেক উঁচু স্থানে স্মৃতি স্তম্ভ, উঁচা উঁচা বিল্ডিং তারা পাথর কেটে কেটে তৈরি করে, এত শক্তিশালী জাতি ছিল। আদ সম্প্রদায়ের এলাকা বর্তমান সৌদি আরবের এমটি কোয়ার্টার, চার ভাগের এক ভাগ যে শূন্য হয়ে রয়েছে, আর রবুল খালি মরুভূমি আর মরুভূমি এই এলাকায়, ওমান ইয়েমান আর সৌদি আরবের বর্ডার এলাকায় এই জাতি বসবাস করতো, বড় শক্তিশালী জাতি ছিল। আল্লাহ পাক এদেরকে ধ্বংস করেছেন, এসব নিয়ে তোমরা খেলাধুলা করছো, মেতে রয়েছে, আতাত্তাখিজুনা মাসানি আল্লাহ আল্লাকুম তাখলুদুন, আর তোমরা বড় বড় প্রাসাদ নির্মাণ করছো, মনে হচ্ছে যে তোমরা চিরকাল এখানে থাকবে। ওয়াইজা বাতাসতুম বাতাসতুম জব্বারিন, আর তোমরা যখন কোনো দুর্বলকে শাস্তি দাও বড়ই নিষ্ঠুর ভাবে শাস্তি দিয়ে থাকো, এরকম জুলুম অত্যাচার করে থাকো, এক আল্লাহর ক্ষেত্রে জুলুম শিরক কুফরি, আর মানুষের ক্ষেত্রে দুর্বলদের বিরুদ্ধে জুলুম অত্যাচার করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছিলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, নবী বললেন আল্লাহকে ভয় করো আমার কথা মেনে চলো, ওয়াত্তাকুল্লাজি আমাদাকুম বিমা তাআলামুন, সে আল্লাহকে ভয় করো যিনি তোমাদের সাহায্য করেছেন ওই সব ভোগের সামগ্রী দিয়ে যা তোমরা দেখতে পাচ্ছ জানছো, আমাদাকুম বি আনআমি ওয়া বানিন, আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন তোমাদের গবাদি পশু দিয়ে, অভাব নেই তোমাদের, ওয়া বানিন তোমাদের জনবল দিয়ে, ওয়া জান্নাতি ওয়া আয়ুন বহু বাগান দিয়ে আর বহু ঝর্ণা দিয়ে, ইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, মহাদিবসের আযাবকে আমি তোমাদের জন্য ভয় করছি, বড় আযাব চলে আসবে তোমাদের উপর। কালু তারা বলেছিল সাওয়াউন আলাইনা, দেখো আমাদের শোনা না শোনা বরাবর, আওয়াজ আমলাম তাকু মিনাল ওয়াইজ, আমাদেরকে উপদেশ দেওয়ার না দাও আমরা মানব না, এক কথাই, ইনহাজা ইল্লা খুলুকুল আউয়ালিন, এটা হচ্ছে প্রাচীন যুগের অবাধ্য জাতির চরিত্র, যতই ভালো কথা শোনান মানবে না শুনবে না। অমানাহানবে মুআযযাবিন, আর তারা বলেছিল আমাদেরকে শাস্তিও দেওয়া হবে না, আমরা চিরকাল এরকমই থাকবো। ফাকাযযাবুহু, হুদ আলাইহিস সালামকে তারা মিথ্যা মনে করেছিল, ফাআহলাকনাহুম, আল্লাহ বলেছেন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম, ইন্না ফি যালিকা লায়া ওয়া মা কান আকসারু মুমিনিন, নিশ্চয় এতে রয়েছে বড় নিদর্শন, অধিকাংশ লোক বিশ্বাস করে না। ওয়া ইন্না রাব্বাকা লাহু আল আজিজুর রহিম, আর নিঃসন্দেহে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রতিপালক মহাপরাক্রান্ত বড় দয়াবান। এই আদ সম্প্রদায়কে আল্লাপাক কোন আজাব দিয়ে ধ্বংস করেছিলেন এখানে উল্লেখ করা হয়নি, আল্লাপাক অন্যান্য সুরায় অন্যান্য আয়াতে এই বিষয়টিকে উল্লেখ করেছে, সুরায় হাক্কাতে বিশেষ করে আল্লাপাক উল্লেখ করেছেন, সাখারাহা আলাইহিম সাবআ লাইয়ালিন ওয়া সামানিয়াত আইয়াম, সাত রাত আট দিন ধরে ঘূর্ণি ঝড় কন্টিনিউ চলেছিল, আর এমন ভাবে তাদেরকে তাদের পশু পাখিকে তাদের ঘর বাড়িকে আকাশে উড়িয়ে দিয়েছিল, আর এত লম্বা জাতি ছিল, বড়ই লম্বা চড়া বড়ই শক্তিশালী জাতি ছিল, দীর্ঘ আয়ু তারা পেত, হাজার বারোশো বছর করে বাঁচত তারা, সেই যুগে আজকে থেকে যদি সাত হাজার আট হাজার বছর আগে তারা পাথর কেটে বড় বড় প্রাসাদ তৈরি করত, কত বিচক্ষণ জাতি ছিল, তাদের বিদ্যা বুদ্ধি কলা কৌশল আর শক্তি কিছুই কাজে আসেনি আল্লাহ পাকের আযাবের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, কাযযাবাত সামুদুনিল মুরসালিন, সামুদ সম্প্রদায়ও রাসূলদেরকে অস্বীকার করেছিল, এই সামুদ সম্প্রদায় বসবাস করত সৌদি আরবের আরেকটা এলাকা উত্তর অঞ্চলে, যে এলাকার নাম বর্তমানে আল ওলা, প্রাচীন নাম নবী সাল্লামের জামানে ছিল ওয়াদিল কোরা, তাবুক জোনের মধ্যে পড়ছে, নবী সাল্লাম যখন তাবুকের যুদ্ধে গিয়েছিলেন তখন সেই রাস্তায় অতিক্রম করে মদিনা থেকে তাবুক এলাকা যেতে রাস্তায় পড়ে এই এলাকা, সেখানে সামুদ সম্প্রদায় সালে আলি সালামের জাতিরা ছিল, বড় শক্তিশালী জাতি ছিল, আর আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দিয়েছিলেন, কিন্তু তার আল্লাহ পাকের অকৃতজ্ঞ হয়েছিল, কুফরি করেছিল, আর আল্লাহর মুজিজা যে উষ্ট্রী তাদেরকে দেওয়া হয়েছিল সেটাকেও খুন করেছিল, নবীর কথা মানেনি, আল্লাহ পাক তাদেরকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছিলেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে সামুদ সম্প্রদায় রসুলকে মিথ্যা মনে করেছিল, ইজ কাল আলহম আখুহম সোয়ালে, যখন তাদের ভাই মানে তাদের স্বজাতি সোয়ালে আলী সালাম বলেছিলেন আল্লাহ তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, কতদিন এরকম অবাধ্য হয়ে থাকবে, ইন্নি লাকুম রাসূলুন আমিন, তোমাদের জন্য আমি বিশ্বস্ত রাসূল হয়ে এসেছি। প্রত্যেক নবী দেখছেন প্রত্যেক রাসূল এসে তাদের হিতাকাঙ্ক্ষী বলেছেন দেখো আমরা বিশ্বস্ত, কোনোদিন আমাদের কাছ থেকে মিথ্যা কথা কোনোদিন শুনোনি, আমাদের কোন রকমের চরিত্রের দাগ দেখাতে পারবে না, তোমাদেরকে কি মিথ্যা কথা বলবো, তোমাদের সাথে দুনিয়ার লোভ লালসায় টাকা পয়সার স্বার্থে কোনোদিন মিথ্যা কথা বলিনি, তো আল্লাহর জন্য কেন মিথ্যা কথা বলবো। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, প্রত্যেক নবী জাতির কাছে এক পয়সাও চাননি, এই কাজের ওপর আল্লাহর কাছে বদলা পাবো সওয়াব পাবো, এই ফরজ দায়িত্ব আল্লাহ দিয়েছেন তোমাদের কল্যাণের জন্য পাঠিয়েছেন তাই এসেছি। আতুতরাকুনা ফিমা হাহুনা আমিনিন, তোমরা কি মনে করো যে যা তোমাদের এখানে ভোগবিলাসের জন্য দেওয়া হয়েছে তাতে তোমাদেরকে নিরাপদ ছেড়ে দেওয়া হবে চিরকাল, ফি জান্নাতি ওয়া উয়ুন, বহু বাগ বাগিচায় আর বহু ঝর্ণায় তোমরা ভোগবিলাস করতে থাকবে, ওয়া যুরুইন ওয়া নখলিন, ক্ষেত খামারও তোমাদের, খেজুর বাগান, তাল ওহা হাজিম, যেই খেজুরের বাগান ফলে ভারাক্রান্ত, এসব আল্লাহ পাক অফুরন্ত নিয়ামত দিয়েছেন, কারণ আরব দেশে প্রধান খাদ্যই ছিল খেজুর। ওয়াতানহাতুনা মিনাল জিবালে বুয়ুতান ফারিহিন, আর তোমরা পর্বত কেটে কেটে তোমরা বড় বড়ই ঘর নির্মাণ করে থাকো, আল্লাহ পাক তোমাদেরকে এই বিদ্যা বুদ্ধি দিয়েছেন। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং আল্লাহকে তোমরা ভয় করো, ওয়া আতিউন, আর আমার কথা মেনে চলো, আমি যা বলছি তাতে তোমাদের ইহকাল পরকালের কল্যাণ রয়েছে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, আর যারা অপব্যয়কারী বা যারা সীমা লঙ্ঘনকারী, ইসরাফ মানে অপব্যয় করা, আর ইসরাফ মানে বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা, যারা অপচয় করে অপব্যয় করে তারা যতটা খরচ করা উচিত তার বেশি করে, সেজন্য ইসরাফ বলা হয়েছে তাকে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, আর যারা সীমা লঙ্ঘনকারী বাড়াবাড়ি করে আল্লাহর ক্ষেত্রে আর আল্লাহর দিনের ক্ষেত্রে মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, ক্ষমতা আছে সেই জন্য ক্ষমতা দেখিয়ে দিল, জুলম অত্যাচার করলো, তাদের কথা মানিও না। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন, এইসব চরিত্রের লোকেরা যারা সীমা লঙ্ঘনকারী তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, কখনো শান্তি কায়েম করতে চায় না। ওয়া লা ইউসলিহুন, আর তারা কখনো সংস্কারমূলক কাজ চাই না, তারা শুধু মানুষকে ঝগড়া বিবাদে ফাঁসাতে চায়, ঝগড়া লাগিয়ে দাও, বিবাদ লাগিয়ে দাও, আর তামাশা দেখো, এক দলকে আর এক দলের সাথে মারপিটে লাগিয়ে দাও আর নেতৃত্ব করতে থাক, এই হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চরিত্র। কালু ইন্নামা আনতা মিনাল মুসাহারিন, তখন সামুদ জাতি, সালে আলী সালামের জাতি যাদের নাম সামুদ, এরা বলেছিল ইন্নামা আনতা মিনাল মুসাহারিন, সালে তুমি আমাদের মাঝে মানুষ হলে কিন্তু তোমাকে জাদু লেগে গেছে, এসব কথাবার্তা জাদুর কারণেই বলছো, তোমাকে কেউ বান মেরেছে মনে হয়, আমাদের দেশি কথা বান মারা বলে, জাদু লেগে গেছে। মা আনতা ইল্লা বাশার মিছল না, তুমি তো আমাদের মতো মানুষ গো, হ্যাঁ আবার কোত্থেকে নবী তুমি হয়ে গেলে, তাহলে তাদেরও ধারণা যে মানুষ আবার নবী কি করে হয়, এই ধারণা যেন কোনো মুসলিমের না থাকে যে নবী আমাদের মানুষ নন আর কিছু, এটা গুমরাহি। আল্লাহ পাক বলছেন ফাতি বি আয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন, তখন এই জাতি বলেছিল কোনো নিদর্শন দেখাও, তুমি যে নবী হয়েছো মানুষ আবার নবী দাবি করছো, তাহলে কোনো নিদর্শন মানে মুজিজা দেখাও তুমি যদি সত্যবাদী হও। সালি আলাইহিস সালাম বলে কালা হাযিহি নাকাতুন, এই যে উষ্ট্রী, এই উট পাথর থেকে বেরিয়ে আসবে, দেখো লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মালুম, আর এই উট সম্পর্কে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন যে তোমাদের এই হজ থেকে একদিন শুধু উট পান করবে, এই উষ্ট্রী পান করবে, তোমরা আর পানি নেবে না, আর আরেকদিন তোমরা করবে। লাহা শিরবুন, এই উটের এই পানি পান করায় একদিন পালা রয়েছে, ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মালুম, আর তোমাদের জন্য একদিন নির্ধারিত পানি পান করার পালা রয়েছে। ওয়ালা তামাসু হাবে সুইন, আর এই উষ্ট্রীকে কখনো অসৎ উদ্দেশ্যে স্পর্শ করবে না, জখম করবে না, আহত নিহত করবে না। ফায়াখুযাকুম আযাবু ইয়াউমিন আযীম, যদি এরকম কাজ করো তাহলে তোমাদেরকে মহাদিনের শাস্তি পাকড়াও করবে, দুনিয়ায় ব্যাপক আকারে আল্লাহ পাকের শাস্তি নেমে আসবে, আল্লাহ ধ্বংস করে দেবেন তোমাদের সকলকে। ফাকারুহা, কিন্তু এরা মানল না, বদ প্রকৃতির মানুষ খারাপ কাজটাই করবে, যদি বলে এটা খারাপ এটা ভালো, ভালোটা করবেন খারাপটা করবেন না, ভালোর দিকে যাবেন ও খারাপটি করবেন। গ্রামে জলসা হচ্ছে আর গান বাজনা হচ্ছে, জলসা যাবে না, দিনের কথা শুনবে না, ইসলামিক সেন্টার যাবে না। কিন্তু যদি কোথাও ক্লাব থাকে, নগ্ন ক্লাব, হ্যাঁ ওখানে হাজির, পয়সা দিয়ে চাঁদা দিয়ে হাজির। আজকাল খেলতামাশার যুগ, খেলার ফিল্ডে বড় বড় অঙ্কের পয়সা দিয়ে টিকিট কেটে খেলা দেখতে, ফুটবল খেলা দেখবে, ক্রিকেট খেলা দেখবে যাচ্ছে। আর ইসলামিক মহফিলে পয়সাই লাগে না, ফ্রি, আসো তারপর আসবে না, সারা রাত খেলা দেখে, ক্রিকেট খেলা দেখে আজকালকার এক শ্রেণীর মুসলিমরা। এমনকি দুঃখজনক বিষয়, মাদ্রাসা পড়ার লোকেরাও এইরকম সময় নষ্ট করে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এইভাবে শয়তান বিভ্রান্ত করেছে। ফাকারুহা, এরা ওই উষ্ট্রীকে জখম করে দিল, ফাস বাহু না দেবিন, তারপরে তাদেরকে অনুতপ্ত লজ্জিত হয়ে যেতে হইল, আল্লাহ পাকের আজাব নেমে আসলো, আমাদের সময় শেষ হয়েছে। বাকি বিষয়গুলি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আগামী আলোচনায় পেশ করব। আল্লাহ পাক আমাদের গোনা খাতা যেন মাফ করেন, সৎকর্মশীলদের দলে শামিল হওয়ার যেন তৌফিক দান করেন, বাতিলপন্থীদের গুমরাহি থেকে আল্লাহ পাক উম্মতে মুসলিমাকে যেন বাঁচিয়ে রাখেন। ওসল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। مل أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي اشرق النور বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি, তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের ঝর্ণাধারায় মানব হৃদয়। আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন? তাহলে দেখুন বিস টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান। জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে? আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত 10:30 আপন সম্প্রচার সকাল 9:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, ইসলামিক বোম। ইসলাম এসেছে আরবি মূল শব্দ সালম বা সালমুন থেকে, যার অর্থ শান্তি। এটা মূল শব্দ সিলম থেকেও এসেছে, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। মানুষ ভয় পায় একদিন হয়তো আরবদের হাতে নিউক্লিয়ার বোম চলে আসতে পারে, তারা বুঝতে পারে না ইসলামিক বোম শান্তির বোম অনেক আগেই পড়ে গেছে। এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। পিএস টিভি বাংলা, মানবতার সমাধান।